কোনিচিওয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 43তম পাঠের মূল বাক্য হচ্ছে এর কারণ কি হতে পারে বা কেন বলুন তো। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না তার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে বের হয়েছে। আজ সে হিওগো জেলার হিমিজি ক্যাসেল দেখতে এসেছে। হিমিজি ক্যাসেল হচ্ছে বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত একটি স্থান। এই সম্পর্কে অধ্যাপক সুজুকির ব্যাখ্যা এখন শিক্ষার্থীরা শুনছে। চলুন শুনি 43তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে এর কারণ কি হতে পারে। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। অধ্যাপক সুজুকি বললেন, হিমেজি জোওয়া কিসেকি নো শিরো তো ইওয়ারেতে ইমাসু। বলা হয়ে থাকে হিমেজি ক্যাসেল হচ্ছে এক অলৌকিক দুর্গ। হিমেজি জো মানে হিমেজি ক্যাসেল, স্থানের নাম হিমেজি, এবং এর ঠিক পরে যুক্ত হয়েছে জো মানে ক্যাসেল বা দুর্গ। এই পার্টিকেল বাক্যের মূল প্রসঙ্গের পরে বসে। কিসেকি অর্থ অলৌকিক ব্যাপার, নো এটি হল সম্বন্ধবাচক পার্টিকেল, শিরো মানে ক্যাসেল বা দুর্গ। ক্যাসেল মানে তো একটু আগে বললেন জো, তাই না? হ্যাঁ, নামের সঙ্গে যুক্ত থাকলে বলা হয় জো, আর শুধু দুর্গ বোঝাতে বলা হয় শিরো। এরপরে আছে তো, কোনো কিছু উদ্ধৃত করার সময় উদ্ধৃতির পর এই পার্টিকেল দিয়ে বাকি অংশ সংযুক্ত হয়। ইওয়ারেতে ইমাস মানে হল বলা হয়ে থাকে। আসলে ইমাস অর্থাৎ বলা ক্রিয়াটির ভাববাচ্য রূপ ইওয়ারেমাস, বলা হয় বা কথিত হয়, এবং এই ইওয়ারেমাস কথাটির তে রূপ হল ইওয়ারেতে। ক্রিয়ার তে রূপের সঙ্গে ইমাস ব্যবহার করে তো ঘটমান বর্তমানকাল বোঝানো হয়, তাই না? হ্যাঁ, সচরাচর করা হয়ে থাকে এমন বোঝাতেও এই রূপটি ব্যবহৃত হয়। এরপর অধ্যাপক সুজুকি শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন, দুষ্টে দেশোকা এর কারণ কি হতে পারে বা কেন এমন হতে পারে। তাই এখানে অর্থ দাঁড়াচ্ছে এটিকে অলৌকিক দুর্গ বলার কারণ কি বলে আপনি মনে করেন। এটি হচ্ছে আজকের মূল বাক্য। দুষ্টে মানে হল কেন, কারণ জিজ্ঞেস করার শব্দ এটি। আরো মার্জিত ভঙ্গিতে দোষতে কথাটিকে বলা যায় নাজে অর্থাৎ কেন। দেশ অর্থ হল হবে, হতে পারে, হয়তো ইত্যাদি। এটি দিয়ে অনুমান করার ভঙ্গি প্রকাশ পায়। খা এই পার্টিকেল বাক্যের প্রান্তভাগে জুড়ে দিলে বাক্যটি প্রশ্নে পরিণত হয়। এবার আজকের মূল বাক্য অনুশীলন করা যাক। দোষতে দেশোকা। অধ্যাপক সুজুকির প্রশ্নের উত্তরে রড্রিগো বলল, যুদ্ধেও এটি পুড়ে যায়নি বলে। সেনসো মানে যুদ্ধ, দেমো এই পার্টিকেলের অর্থ সত্যেও বা ফলেও ইত্যাদি। এখানে বোঝাচ্ছে যুদ্ধের ফলেও। ইয়াকেনাকাত্তা মানে হল পুড়ে যায়নি। এটি অমার্জিত অতীত ক্রিয়ারূপ, মার্জিত ভঙ্গিতে এটি হবে ইয়াকেমাসেন দেশিতা, এবং ক্রিয়াটির মাস রূপ হল ইয়াকেমাস অর্থাৎ পোড়া, পুড়ে যাওয়া। যুদ্ধের জাপানি শেখা হল, শান্তির জাপানি কি? শান্তি মানে হল হেইওয়া, এরপর খারা অর্থ হল কারণে, বলে, বিধায়। কারণবোধক অংশের পরে এটি ব্যবহার করা হয়। যথারীতি বাক্য সমাপনী মার্জিত শব্দ। হিমেজি ক্যাসেল কাঠের তৈরি, কিন্তু 400 বছর ধরে এটি অগ্নিকাণ্ড থেকে সুরক্ষিত থেকে নিজস্ব মূল কাঠামো বজায় রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুর্গের উপরে একটি অগ্নিবোমা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু বলা হয়ে থাকে সেটি ছিল নকল বোমা, তাই এর বিস্ফোরণ ঘটেনি। বাহ, দারুণ! আমিও এই ক্যাসেল দেখতে যেতে চাই। রড্রিগোকে আন্না বলল, সাসুঙ্গা রোদরিগো, চমৎকার রড্রিগো বা সাবাস রড্রিগো। সাসুঙ্গা মানে দারুণ, চমৎকার, সাবাস ইত্যাদি। রোদরিগো জাপানি উচ্চারণে রড্রিগোর নাম। লক্ষ্য করুন, আন্না তার একজন কাছের বন্ধু হিসেবে রড্রিগো নামের পরেও সম্মানসূচক সান কথাটি বাদ দিয়েছে। আমাকে যদি কেউ উৎসাহ দিয়ে বলে সাসুগা, তাহলে ভালোই লাগবে। এবার চলুন আরো একবার শুনি ৪৩তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল এর কি কারণ হতে পারে। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। আজ আমরা শিখেছি অনুমান প্রকাশের একটি শব্দ দেশো। এটি কোন ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা হয়? চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন বাক্যের শেষ প্রান্তে দেশো কথাটি জুড়ে দিয়ে ভবিষ্যৎ অথবা অনিশ্চিত কোনো বিষয়ে অনুমান প্রকাশ করা যায়। বিশেষ্য পদ অথবা বিশেষণ পদের সঙ্গে এটি ব্যবহারের ক্ষেত্রে বাক্যের প্রান্তে থাকা দেশ কথাটির পরিবর্তে বসে দেশো। চলুন বলা যাক সম্ভবত আগামীকাল বৃষ্টি হবে। আগামীকাল অর্থ হল আস্তা, বৃষ্টি মানে আমে। তাহলে আগামীকাল বৃষ্টি হবে এই সাধারণ কথাটির জাপানি হল আস্তা বা আমে দেশ। এবার যদি দেশ কথাটির পরিবর্তে বলা হয় দেশো, তাহলে পাব আস্তা বা আমে দেশো, অর্থাৎ সম্ভবত আগামীকাল বৃষ্টি হবে। ক্রিয়ার সঙ্গে এই পার্টিকেল ব্যবহারের সময় ক্রিয়ার সরল রূপ যেমন আভিধানিক রূপ অথবা নাই রূপের পরে জুড়ে দিন দেশো। চলুন বলা যাক হয়তো সে যাবে। প্রথমে সে যায় বা যাবে কথাটিতে আছে সে মানে খারে, যাওয়া অর্থ হল ইকিমাস, তাই সে যাবে কথাটি হবে খারে বা ইকিমাস। এবার ইকিমাস কথাটি বাদ দিয়ে এর আভিধানিক রূপটি বলুন ইক, তাহলে হয়তো সে যাবে কথাটির পুরো অর্থ হবে খারে বা ইকু দেশো। ২৫তম পাঠে শেখা হয়েছে একটি শব্দের অমার্জিত রূপ ইয়োদা এবং মার্জিত রূপ ইয়োদেস। অর্থের দিক থেকে এটির খুব কাছাকাছি হল দেশো, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কি উদাহরণের মাধ্যমে তুলনা করা যাক। খারে বা ইকু ইয়োদেস এর অর্থ হল সে যাবে বলে মনে হচ্ছে। খারে বা ইকু দেশো কথাটির অর্থ হল হয়তো সে যাবে। উদাহরণ শুনেই হয়তো ধরতে পেরেছেন ইয়োদেস বা ইয়োদা কথাগুলো দিয়ে পরিস্থিতি দেখে শুনে বিবেচনা করে যে ধারণা তৈরি হয় তা বোঝানো হয়। যেমন তার হাবভাব বা প্রস্তুতি দেখে মনে হচ্ছে সে যাবে। অন্যদিকে দেশো কথাটি দিয়ে কোনো কিছু ঘটে বা ঘটবে নিছক এমন অনুমান প্রকাশ করা হয়। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। চলুন কিছু যান্ত্রিক শব্দ শেখা যাক। এটা হলো ঘন্টার টুংটাং শব্দ। ওই যে বাংলায় বললেন টুংটাং, এর জাপানি শব্দটি এবার শুনি পিং পং। কোন কুইজের আসরে প্রতিযোগী সঠিক উত্তর দিলে কুইজ পরিচালনাকারী বলেন পিং পং। আর যদি উত্তরটি ভুল হয় সেক্ষেত্রে কোন ধন্যাত্মক শব্দ আছে কি? শুনলেন, ভুল উত্তরের জন্য ধন্যাত্মক শব্দ বু, বাজারের শব্দ থেকে এটি এসেছে। শুনলেন ধন্যাত্মক শব্দ পিং পং এবং বু। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে হিমিজি ক্যাসেল সাদা বক পাখি দুর্গ নামেও পরিচিত। এ নামকরণ নিয়ে নানা রকম কাহিনী চালু আছে, তবে সবচেয়ে প্রচলিত কারণটি হল সাদা রঙের এই দুর্গটি দেখতে ঠিক একটি সাদা বক পাখির মতো। বন্ধুরা কেমন লাগলো আজকের পাঠ? এই পাঠের মূল বাক্য ছিল দোষতে দেশোকা, কি কারণ হতে পারে। আগামী পর্বে আন্না এবং তার সহপাঠীরা জাপানি চা উৎসবে যোগদানের অভিজ্ঞতা লাভ করবে। আপনারাও সঙ্গে থাকবেন তো বন্ধুরা, তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।